وعليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين. আজকের আলোচনা গত আলোচনার জের ধরে পশু পক্ষীর প্রাণ রক্ষা করার দায়িত্ব কার মানুষের? পশু পক্ষীর প্রাণ রক্ষা করার দায়িত্ব কাদের? মানুষদের। কারণ অনেক সময় যেহেতু পশু পক্ষীকে তো সৃষ্টি করা হয়েছে কাদের জন্য? মানুষের জন্য। হুবাল্লাজি খালাকাল্লাকুম মা ফিল আরদি জামিয়া। এখন যদি প্রশ্ন করেন তাহলে হিংস্র প্রাণীগুলো কেন সৃষ্টি করা হয়েছে, সেটা হয়তো আমাদের হিকমত বুঝে না আসারও হতে পারে, সমস্যা হতে পারে, কিন্তু কোন না কোন উপকার অবশ্যই আছে। যেমন আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, জিনা নিতার কাবুহা ওয়া জিনা, তাতে তোমরা সওয়ার হও, আর কি আছে, সৌন্দর্য আছে। তো এমনও হতে পারে যে আল্লাহ তাআলা এই পৃথিবীকে সাজানোর জন্য বিভিন্ন প্রাণী, বিভিন্ন পশু পক্ষী, বিভিন্ন গাছপালা ইত্যাদি দিয়ে সুসজ্জিত করেছেন, আর আল্লাহই ভালো জানেন। তবে এদের প্রাণ রক্ষা করার দায়িত্ব কিন্তু আমাদের। কারণ অনেক সময় পশু পক্ষীরা নিজেদের প্রাণ নিজে রক্ষা করতে পারে না, আর তাছাড়া মানুষ এমন কিছু সৃষ্টি করেছে যে তার ফলে পশু পক্ষীর প্রাণ রক্ষা হয় না। যেমন ধরুন আপনারা নিশ্চয়ই দেখবেন, অনেক সময় দেখবেন যে পুকুরের মাছ, নদীর মাছ, সমুদ্রের ধারে অনেক মাছ মরে পড়ে আছে। কেন? এটা কি প্রাণীর দোষে? না, মানুষের দোষে। এমন বিষ তৈরি করেছে, এমন কেমিক্যাল তৈরি করেছে যার ফলে প্রাণীর প্রাণ রক্ষা হচ্ছে না। তো মানুষ শিকার করছে, মানুষ শিকার করছে, শিকার করে সে হয়তো তার মাংস খায়, যেটা আল্লাহ তাআলা হালাল করেছেন, অনুমতি আছে, সেটা আলাদা কথা। যেহেতু আল্লাহ তাআলা সৃষ্টিকর্তা, তিনি অনুমতি দিয়েছেন যে এই এই পশু মেরে খাও। তো এই এই পশু শিকার করে যদি খাওয়া হালাল হয়, তার মানে অপচয় করা হবে না। এখন যদি সেই পশুকে খামাখা মারেন, খাবেন না, মারলেন, ফেলে দিলেন, ভালো লাগলো আপনাকে শিকার করতে, গুলি করেন আর মারেন আর ফেলে দেন, তাহলে কি সেটা ঠিক হবে? না। এমন পশু যে পশুর মাংস খাওয়া হবে না, কিন্তু তার কোনো জিনিস কাজে লাগবে, তো তাকে মারলেন কি জন্য? তার সেই জিনিসটা নেওয়ার জন্য। যেমন হাতি, হাতির কি নেওয়া হয়? হাতির দাঁত বড় মূল্যবান, হাতির দাঁত নেওয়ার জন্য অত বিশাল হাতিটাকে আপনি কি করলেন? মার্ডার করলেন, খুন করলেন। তো এইভাবে মানুষের হাতে পশু পক্ষীর প্রাণ যাচ্ছে, অথচ তাদেরকে বাঁচানোর দায়িত্ব তাদেরই। নিমেষের মধ্যে ধ্বংস করতে পারে পৃথিবীর সকল জীবকে। আপনারা নিশ্চয়ই জানেন যে যে অ্যাটম বোম তৈরি হয়েছে, অ্যাটম বোমে শুধু কি মানুষ মরবে? না, এদিকে চারিপাশের যে পশু পক্ষী থাকবে তারাও মারা যাবে, পাখি না মরলেও পশু মারা যাবে। তাই তার দায়িত্বে রয়েছে সকল জীবের জীবন রক্ষার দায়িত্ব। অবশ্যই কথা ঠিক যে বাঁচার জন্য মারতে হবে, বাঁচার জন্য মারতে হবে। যেমন যে আমাকে মারতে চায় আমি তাকে ছেড়ে দেব না, আমি তাকে মারব, আমার ঘাতককে আমি শেষ করতে পারি, ন্যায়সঙ্গত অধিকার সেটা। তা বলে অন্যায়ভাবে কাউকে আমি মারতে পারি না, অকারণে কারো জীবন নষ্ট করতে পারি না, অহেতুক কোন প্রাণ নষ্ট করতে পারি না, অপ্রয়োজনে কারো প্রাণ নিয়ে অকরুণ খেলা খেলতে পারি না। অকারণে প্রাণহত্যার জন্য মানুষকে জাহান্নামে যেতে হবে, অকারণে প্রাণহত্যার জন্য মানুষকে জাহান্নামে যেতে হবে। আপনারা শুনেছেন, দাখালাত ইমরাআতুন ফি নারি ফি হিররা, মানে এক মহিলা একটা বিড়ালের কারণে তাকে উজ্জিবাত, মানে তাকে শাস্তি দেওয়া হয়েছে বা সে জাহান্নামে গেছে। সে তাকে কি দোষ কি ছিল? সে তাকে বেঁধে রেখেছিল, বিড়ালটাকে বেঁধে রেখেছিল এবং অবশেষে সে মারা গিয়েছিল। পরিণতিতে মহিলা তারই কারণে জাহান্নামে প্রবেশ করল। সে যখন তাকে বেঁধে রেখেছিল তখন তাকে আহার ও পানি দিত না, আর তাকে ছেড়েও দিত না যে সে নিজে কীটপতঙ্গ ইত্যাদি ধরে খাবে। তাহলে বিড়াল আপনি বেঁধে রাখলেন, খেতে দিলেন না, মারা গেল, তার জন্য আল্লাহ তাআলা আপনাকে জাহান্নামে শাস্তি দেবেন। পশু পক্ষী পালা নিশ্চয়ই জায়েজ। আপনি গৃহপালিত বহু পশু, যেমন ছাগল পোষেন, গরু পোষেন, ঘোড়া, ওট, এসব গৃহপালিত জন্তু, গাধা, তো তাদেরকে খাবার দিতে হবে না হবে না? নাকি বেঁধে রাখবেন, খাবার দেবেন না, তা চলবে না, আপনাকে খাবার অবশ্যই দিতে হবে। আর যেমন খাঁচায় পাখি আপনি পুড়ে রেখেছেন, আপনার ওটাকে কি বলে, ওই যে কাঁচের বক্সের ভিতরে মাছ, ওটা কি একটা নাম আছে, তো তার ভিতরে আপনি মাছ পুষছেন, তো মাছ পুষলে আপনি মেরে ফেললেন এমনিতেই, না মাছ খেলেন আর না মাছ কে বাঁচালেন। তো মানে অপ্রয়োজনে আপনি তাকে বেঁধে রাখলেন কিন্তু আপনি খেতে দিলেন না, তার জন্য আপনি গুনাহগার হবেন। অপরের প্রাণ নিয়ে অকরুণ খেলা করা বৈধ নয়। যে খেলে সে অভিশপ্ত, যে খেলে মানে যে খেলে আর কি, মানে খামখায় প্রাণ নিয়ে খেলা খেলছেন তাহলে সে অভিশপ্ত। আবদুল্লাহ বিন উমার একবার কুরাইশ বংশের কতিপয় নবযুবকের নিকট দিয়ে অতিক্রম করার সময় দেখলেন তারা একটি পাখিকে বেঁধে হাতের নিশানা ঠিক করার মানসে তার উপর নির্দয় ভাবে তীর মারছে। দেখছেন তীর, তীরের নিশানা কার ঠিক সেটা দেখার জন্য কি পাখি বেঁধে রেখেছে। হয়তো আমাদের দেশের মতো কলা গাছ থাকলে অনেকে কলা গাছ যেমন করে আর কি, কিন্তু এরা ওসব তো নেই, কি করবে তো একটা পাখি কিংবা একটা মুরগিকে বেঁধে রেখে তারা ওকে বারবার তীর মারছে। তো তারা পাখির মালিকের সাথে এই চুক্তি করেছিল যে প্রতিটি লক্ষ্যভ্রষ্ট তীর তার হয়ে যাবে। এটা আবার জোয়া খেলার মতো, যে যদি পাখিকে বা ওই মুরগিকে আমার তীর না লাগে সেই তীরটা কার হবে, ওই মুরগিওয়ালার হবে। সুতরাং যখন তারা ইবনে ওমারকে দেখতে পেল তখন ছত্রভঙ্গ হয়ে পালিয়ে গেল। ইবনে ওমার রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এ কাজ কে করেছে, মান ফাআলা হাযা, এ কাজ কে করেছে, যে কাজ করেছে তার উপর আল্লাহর অভিশাপ, লাআনাল্লাহু মান ফাআলা হাযা, কে কাজ করেছে তার উপর আল্লাহর অভিশাপ হোক যে এই কাজ করেছে। নিঃসন্দেহে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ব্যক্তির উপর অভিশাপ করেছেন যে কোন এমন জিনিসকে তার তীর খেলার লক্ষ্যবস্তুতে পরিণত করে যার মধ্যে প্রাণ আছে। কি বলে, নাফস, মানে যার মধ্যে প্রাণ আছে সেই প্রাণওয়ালা কোন পশু কোন প্রাণীকে তীরের লক্ষ্যবস্তু করা খামখা, এটা নিষেধ করেছেন আনাস বা অভিশাপ করেছেন, যে করে তাকে অভিশাপ করেছেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবজন্তুদের বেঁধে রেখে তীর বা বন্দুকের নিশানা ঠিক করার ইচ্ছায় হত্যা করতে নিষেধ করেছেন। সুতরাং এ খামখা প্রাণ নিয়ে অকরুণ খেলা কারোর জন্য বৈধ নয়, যে করে সে হচ্ছে অভিশপ্ত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাআনাল্লাহু মান মাসসালা বিল হাইওয়ান, আল্লাহর অভিশাপ সেই ব্যক্তির উপর যে পশুর অঙ্গহানি ঘটায়। আপনি পশু শিকার করলেন, একটা পশুকে মারলেন, তারপর আপনি তার হাত কাটলেন, তার পা কাটলেন, তার এইভাবে একে বলে অঙ্গহানি করা। তো যেমন যদি যুদ্ধের ময়দানে আপনি একজনকে হত্যা করেন, হত্যা করার পর দেখা যায় তার নাক কেটে নিলেন, তার ঠোঁট কেটে নিলেন, তার হাত কেটে নিলেন, এগুলো হচ্ছে মানে বেশি অত্যাচার, অতিরিক্ত অত্যাচার। তো পশুর প্রতি অতিরিক্ত অত্যাচার এইভাবে করা যাবে না, সে ব্যক্তি যে করবে সে হচ্ছে অভিশপ্ত। কোন পশুর অহেতুক প্রাণ নাশ ঘটানো বিশাল গুনাহ কাজ, যেমন একটু আগেই বললাম খামখা তাকে হত্যা করবেন এটা হচ্ছে বিশাল গুনার কাজ। বলেছেন, তিন ব্যক্তিকে আল্লাহ তাআলা বলেছেন যে সে আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বড় গুনাহগার। তিন ব্যক্তি আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বড় গুনাহগার। কে প্রথম? রাজুলুন তাজাওয়াজা ইমরাতান ফালাম্মা কাদা হাজাতাহু মিনহা তাল্লাকাহা। যে একটা লোককে, একটা মেয়েকে বিয়ে করলো, বিয়ে করার পর যখন তার সাথে কাজ পূরণ হয়ে গেল দিয়ে ছেড়ে দিল, তাকে তালাক দিয়ে দিল। বুঝতে পারছেন? তো এরকম করা বড় গুনার কাজ। এই জন্য মনে করুন আপনি সৌদি আরবে এসেছেন, এখানে রয়েছেন, একটা মেয়ে পেলেন, তার সঙ্গে আপনার বিয়ে হলো, বিয়ে করলেন তাকে, তারপর যখনই আপনি দেশে চলে যাবেন তাকে তালাক দিয়ে চলে যাবেন, কি সুন্দর মজা। তো হ্যাঁ, তো এইরকম চুক্তি, যে একে সাময়িক চুক্তি বলে, যেটা মুতাবিবাহ বলা হয়, মুতাবিবাহ শিয়ারা ওরা বলে যায় যা ইসলামের শুরুতে জায়েজ ছিল, তারপরে সেটা মানসিক পারহিত হয়ে গেছে। এরকম চুক্তি বিবাহ জায়েজ না। এক সপ্তাহের জন্য বিয়ে করলাম, এক বছরের জন্য বিয়ে করলাম, দেখলাম সৌদি আরবে যতদিন থাকবো ততদিন বউ, তারপরে তুমি তালাক। তো এইরকম চুক্তি বিবাহ কি জায়েজ? মোটেই না। ছেলে মেয়ে হলে তাদের অবস্থা কি, ইত্যাদি ইত্যাদি অনেক সমস্যা আছে। তো সবচেয়ে বড় গুনাহগার সেই ব্যক্তি, যে ব্যক্তি মহিলাকে বিবাহ করে তার মজা লুটে নিল, তারপর দেখল যে সে অসুস্থ হয়ে পড়েছে। আপনারা খবরে দেখবেন এক মহিলার কিডনি খারাপ হয়ে গেছে, তো মহিলা সে তার বাচ্চাও আছে একটা, কিডনি খারাপ হয়ে গেছে তার, মানে করতে কিডনি চেঞ্জ করতে হবে, তো সে কোথায় অত টাকা পাবে কোথায়? গরিব মানুষ, স্বামী তাকে ছেড়ে দিয়ে পালিয়ে গেছে, বুঝতে পারছেন? অবশ্য এমন স্বামী আছে যে স্বামী নিজের জান দিয়েও স্ত্রীকে রক্ষা করে, আর এমনও স্বামী আছে যে স্ত্রীর রোগ হলে চিকিৎসা না করিয়ে আমরা ছেড়ে দিয়ে পালিয়ে যায়, মায়ের ঘরে ছেড়ে দিয়ে পালিয়ে যায়, এরকম ঠিক না। আপনি তার যৌবন লুটলেন, তারপরে কোন একটা রোগ হলো তাকে ছেড়ে দেবেন, এত বড় স্বার্থপর এরকম পুরুষ সাধারণত নিশ্চয়ই গুণাগার হবে। দু নম্বর হচ্ছে, হ্যাঁ, আর তাকে মোহরও দিল না, মানে তাকে মোহর দেবো বলে দেন মোহর যাকে বলে, দেন মোহর মানে কি, বাকি মোহর। তো বুঝতেই পারছেন, হয়তো বা বলবে যে মাফ করে দাও, পারলাম না বাসর রাতে, হ্যাঁ তোমাকে তো স্পর্শ করা যাবে না, তো মাফ করে দাও। মাফ করে নিল, তারপরে যখন দেখলো মনে কিন্তু আছে যে আমি একে ঠগাবো, আর এই জন্যেই দেশে আইন হয়েছে যে লেখালেখি করতে হবে, কাবিন নামায় লিখতে হবে, তুমি দাও আর না দাও লেখা লাগবে 5 লাখ টাকা, না দিলে সমস্যা নেই, সমাজের কোনো সমস্যা নেই, সরকারের কোনো সমস্যা নেই, কিন্তু তুমি তালাক দিলেই তখন দেখা যাবে সমস্যাটা, তখন দেখবেন মাপ, স্ত্রী মাপ করে দিয়েছে না, মাপ তখন সাফ হয়ে দেখা দেবে, হ্যাঁ আমার মোহর দাও, কেন তুমি তো বাসর রাতে মাফ করে দিয়েছিলে, হ্যাঁ তুমি আমাকে তালাক দেবে বলে মাফ করেছিলাম আমি, দাও আমাকে না ছবল মারব, বুঝতে পারছেন? তখন নাগিনী বাগিনী হবে সেই মহিলা, যে মহিলা আপনাকে বাসর রাতে বলেছিল প্রাণাধিকে প্রাণাধিকে আই লাভ ইউ, আমি তোমাকে সব মাফ করে দিলাম, আমার জানো তোমার, আমার যে দেহ তোমার, আমার সবকিছু তোমার, আমার তোমার সব জন্য মাফ, তোমার জন্য সব মাফ, কিন্তু যখনই তালাক দিলেন কেলে সাপ, বুঝতে পারছেন? তো মুশকিল হচ্ছে এখানে, এই জন্যেই মানে কাবিন নামা অমক তমক হয়েছে মানুষ ঠগানোর কারণে, তাছাড়া শরীয়তের নিয়ম তো এটা না, শরীয়তের নিয়ম হচ্ছে নগদ নগদ মোহর দেবেন, যতটা দিতে পারবেন ততটা দেবেন, আবার আপনার নিয়তে থাকলে হবে না যে আমি মোহর শোধ করব না, অনেক সময় বাঁধা হয় তখন দেখেছেন চালাক বুনাই পাশ থেকে কি বলে, দিতে হবে না রে, হ্যাঁ হোক যা বাঁধে বাঁধুক, বুঝতে পারছেন? এরকম অনেক, কিন্তু যারা জানে তার না আমি যেটা দিতে পারবো সেটা নগদ মোহর। অবশ্য অনেক জায়গায় ঝামেলা হয়, সমাজের চাপ হয়, এই জন্য চুক্তি আগে করে নিতে হয়। আজকে আমাকে একজন প্রশ্ন করলেন হোয়াটসঅ্যাপে, যে সমাজ জোর করে চাপিয়ে দেয়, বোধহয় যে প্রথমে যিনি এলেন তিনি শুনলেন প্রশ্নের উত্তরটা, সমাজ যদি জোর করে চাপিয়ে দেয় আপনি মানবেন কেন? আপনি মানবেন না, না সেখানে তো আবার বরের কথা বলাও নিষেধ, যদি বর আবার কথা বলবে কি পাকা জামাই কথা বলছে, কথা বলবে না কেন, কথা বলবো না কেন? তো যাই হোক, আপনার যদি এরকম অবস্থা হয় সমাজে যে সেখানে কথা বলা যাবে না, সেখানে মোহর কম করানো যাবে না, তো আপনি আগে থেকে চুক্তি করুন, আপনি যার মেয়েকে বিয়ে করছেন তার অভিভাবকের সাথে, অভিভাবকের সাথে আপনি চুক্তি করুন যে আমার মোহর হবে এত, আপনি আপনার সমাজকে বোঝান লেখার কাবিন নামায় লেখার সময় জন্য অতটুকুই লেখানো হয়। কিন্তু মুশকিল যে মেয়ের বাবাও ভয়ে থাকে যে বিয়ে টিকবে কি না, এই জন্য ওও চায় বেশি করে লেখা হোক। অনেক সময় জামাইয়ের সাথে চুক্তি করে যে হ্যাঁ তুমি এত টাকা দিও, 5,000 টাকা দিও, ওতে লেখা থাক 5 লাখ টাকা, সমস্যা নেই, কিন্তু সমস্যা আছে, ও জানে, ও জানে যে কেন লিখতে হয়, মুশকিল হচ্ছে এখানে। বেশ যাই হোক, মোহর দিল না এই জন্য তার পাপটা বেশি। দু নম্বর, এমন এক ব্যক্তি যাকে লেবার খাটালো, পরিশ্রম করালো, তার নিজের কাজ করিয়ে নিল, তারপর তাকে যা ভাগ, তোর বেতন নেই, তোর কোন মজুরি নেই, মজুর খাটালো অথচ মজুর দিল না, তার মজুর হজম করে নিল। আর তিন নম্বর, সেটা হচ্ছে আমাদের বিষয়, সবচেয়ে বড় গুনাহগার ব্যক্তি যে খামখা প্রাণী হত্যা করে, বাইরে গেল যেটাকে দেখে সেটা কি মারে, যেটাকে দেখে সেটা কি মারে, সাপ দেখলেও মারে, সাপ দেখলে তো বলছে বিষধর সাপ মারতে হবে, কিন্তু বিষধর সাপ না হলে মারবেন কেন? তারপর চড়ুই দেখলেও মারে, আপনার বিড়াল দেখলেও মারে, ইঁদুর দেখলেও মারে, যা সামনে পায়। কিছু মানুষের এরকম অভ্যেস আছে খাম খা প্রাণী হত্যা করা, বা অনেকে ওই যে কি বলো এটাকে, ট্রেনিং দেওয়ার জন্য বা অভ্যেস করার জন্য এভাবে মেরে বেড়ায়, এগুলো কিন্তু এই জন্য বড় পাপ হবে কাল কেয়ামতের দিনে আল্লাহর কাছে। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি অধিকার ছাড়া অযথা একটি বা তার বেশি চড়ুই হত্যা করবে, কেয়ামতের দিন আল্লাহ তাকে সেই চড়ুই সম্পর্কে প্রশ্ন করবেন, বলা হলো হে আল্লাহ, চড়ুই তো বুঝছেন না, হ্যাঁ আল্লাহ রসুল, অধিকারটা কি যে অধিকারে তাকে হত্যা করা বৈধ হবে, তিনি বললেন অধিকার হলো এই যে তাকে যখন করলে, শিকার করলে, জবাই করলে, মারলে, তো ঠিক আছে তাকে খাও, তার গোস্ত খাও, এই হচ্ছে অধিকার। আর তুমি খাবে না তাকে মেরে ফেলে দিলে, হ্যাঁ এটা নিশ্চয়ই তাকে মাথা কেটে হত্যা করে ফেলে দেওয়া হবে না, এটা হচ্ছে তার অধিকার, এটা কিন্তু চলবে না। আল্লাহ আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদা নবী সাল্লাল্লাহু আলাইহি দেখলেন পিঁপড়ের গর্ত সমূহকে আমরা পুড়িয়ে ফেলেছি। পিঁপড়ের গর্ত, পিঁপড়ে মারা জায়েজ না নাজায়েজ? পিঁপড়ে মারা নিষেধ আছে, পিঁপড়ে মারা নিষেধ আছে। তো সাহাবারা এক জায়গায় তাঁবু টাবু গেড়েছেন, পিঁপড়ে উঠেছে, তারা করেছেন কি, ওখানে আগুন দিয়ে পিঁপড়েকে পুড়িয়ে মেরেছেন। তিনি দেখে বললেন এই পিঁপড়িগুলোকে বা এই পিপিলিকাগুলোকে কে মেরেছে, কে পুড়িয়েছে? আমরা বললাম আমরাই। তিনি বললেন আগুনের মালিক আল্লাহ তাআলা ছাড়া আগুন দ্বারা শাস্তি দেওয়া আর কারো জন্য বৈধ নয়, তার মানে সঙ্গত নয়। আহলুন নার ছাড়া অন্য কেউ নার দিয়ে বা আগুন দিয়ে শাস্তি দিতে পারে না। জাহান্নামের মালিককে আল্লাহ আগুন দিয়ে মানুষকে শাস্তি দেবেন, সুতরাং তিনি ছাড়া অন্য কেউ আগুন দিয়ে কি করতে পারে না, শাস্তি দিতে পারে না। এই জন্য দেখবেন যে কোন মানুষকে আগুন দিয়ে শাস্তি দেওয়া হয় না ইসলামে, আগুন দিয়ে পুড়িয়ে শাস্তি দেওয়া হয় না। একবার একটি গাছের নিচে একজন নবীকে পিঁপড়ে কামড়ে দিলে তিনি গর্ত সহ পিঁপড়ের দল পুড়িয়ে ফেলেন। আল্লাহ তাকে ওহি করে বললেন তোমাকে একটি পিঁপড়ে কামড়ে দিলে তুমি এমন একটি জাতিকে পুড়িয়ে মারলে যে আমার যে জাতি আমার তসবি পাঠ করত। দেখছেন সেই পিঁপড়েগুলো প্রত্যেক তসবি আল্লাহ, প্রত্যেক পিঁপড়া আল্লাহ তসবি পাঠ করে, তো এমন এক জাতিকে তুমি ধ্বংস করে দিলে যে যারা আমার তসবি পাঠ করত। তুমি মারলে তো একটাকেই মারলে না কেন, হাল্লা ওয়াহিদা, যে পিঁপড়েটা কামড়ে দিয়েছে তাকেই মারলে না কেন? যেমন আমরা করি, আমরা অনেক সময়ে এই জন্যই তো মুশকিল হয়, একটা লোক যদি দোষ করে তো সেই লোকের জাতিকে আমরা কি করি, একধার থেকে মারতে শুরু করি। এখনকার যে বোম উঠেছে, এখনকার যে অস্ত্র আকাশ থেকে ফেলা হয়, সে কি দেখে দেখে ফেলা হয় কে অপরাধী আর কে অপরাধী নয়? অধিকাংশ নিরপরাধ মানুষ মারা যায় এইভাবে, আমভাবে ওপর থেকে কি করা হচ্ছে, বোম ফেলা হচ্ছে। বিশেষ করে অ্যাটম বোম ফ্যাটম বোম তো কেউ ভালো মন্দ কাউকে বাঁচবে না, যে ভালো সেও মরবে আর যে খারাপ সেও মরবে। আল্লাহ তাআলা বলছেন তোমাকে যখন পিঁপড়েতে কামড়েই দিল তাহলে সেই পিঁপড়াটাকেই কেন মারলে না যে পিঁপড়াটা তোমাকে আঘাত করেছে বা কামড়েছে। সুতরাং আল্লাহ তাআলা ওহি দ্বারা তাকে বুঝিয়ে দিলেন, নবীকে বুঝিয়ে দিলেন। এভাবে ইসলাম প্রাণীর প্রাণ রক্ষার তৎপর, তার মানে প্রাণ রক্ষা করতে হবে, খামাখা তাকে নষ্ট করা যাবে না। তবে মানুষ সর্বশ্রেষ্ঠ জীব, তার প্রাণ সবার চাইতে মূল্যবান, সুতরাং তার প্রাণের শত্রুকে মেরে ফেলতে ইসলাম অনুমতি দিয়েছে, যেমন এ কথা আমরা আগের দর্শে বলেছি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পাঁচটি দুষ্ট প্রাণীকে এহরাম বা হারাম ও হালালে মারা যাবে, সেটা বলা হয়েছে আগের দর্শে। কি কি বলেছিলাম, সাপ, সাপ বিছু, পিঠে যে একটা এক প্রকার সাপ, আর এক প্রকার কাক, বিশেষ কাক যেগুলো যে বললাম শিকার করে, ইঁদুর, হিংস্র কুকুর আর চিল, এসবগুলোকে হত্যা করা যাবে। আর এরই উপরে ক্যাশ করে যেই আপনার ক্ষতি করে তাকে আপনি হত্যা করে পারেন, এমনকি পিঁপড়াও আপনি হত্যা করতে পারেন। পিঁপড়া হত্যা করা নিষেধ আছে, কিন্তু যখন ক্ষতিকর হলে আপনার ঘরের ভিতরে এমন জায়গায় হয়েছে যে আপনি ঘুমাতেও পারবেন না, সেখানে তো আপনাকে করতে হবে, তবে আগুন দিয়ে না, অন্য কিছু দিয়ে, বিষ দিয়ে বা অন্য কিছু দিয়ে, গরম পানি দিয়ে আপনাকে হত্যা করতে হবে। আর ছাড় পোকা হত্যা করতে হবে না? হবে না, ছাড় পোকা তো আপনার ঘুম হারাম করে দেয়, ছাড় এমন জিনিস আর বারেও খুব বেশি, তো তাকেও আপনি গরম পানি বা বিষ ইত্যাদি দিয়ে হত্যা করতে পারেন। যে ব্যক্তি প্রথম আঘাতে টিকটিকির কথা বলেছিলাম, টিকটিকি মারতে হয় না গিরগিটি, হ্যাঁ যারা হার মাথা ছিলেন না, গিরগিটি মারতে হয় না টিকটিকি? আবুল খায়ের কি মারতে হয়, টিকটিকি না গিরগিটি? হ্যাঁ ইসলামের যে মানে মুসলমানরা বলে একে মারতে হয়, ইব্রাহিমের আগুনে ফুঁক দিয়েছিল, টিকটিকি না গিরগিটি? সে মাথা মোটাটা যে রং পরিবর্তন করে ওইটা, নাকি দেওয়ালে ঘরের ভিতরে দেওয়ালে দেওয়ালে থাকে সেইটা? হ্যাঁ ঘরে যেটা থাকে টিকটিকি মারতে হয়, টিকটিকি মারতে হয়, অতএব গিরগিটি নয়। ব্যাস তারপরে সাপ মারতে হয়, সাপ যেহেতু মানুষের দুশ্মন, তবে কোন সাপ, বিষধর সাপ, বিষধর সাপ মারতে হয়, তাছাড়া যে সাপের বিষ নেই, আপনি জানেন যে সাপের বিষ নেই, সে সাপ মারতে পারেন না। পক্ষান্তরে প্রসাধন সামগ্রী প্রস্তুত করার জন্য মানুষ ভ্রূণ হত্যা করে, জানেন না? জানেন না, ভ্রূণ হত্যা করা, এ তো পশু হত্যা গেল। এবার আপনি আপনার সন্তান হত্যা করছেন, জানেন না? জানেন না, ভ্রূণ থেকে প্রসাধন সামগ্রী তৈরি হয়। এই খবর হয়তো অনেকে বিশ্বাস করবে না, আমারও বিশ্বাস হচ্ছিল না, অনেকে বলছেন যে খবর সত্য, ইন্টারনেটেও আছে এবং পেপারও বেরিয়েছিল। মানুষের ভ্রূণ থেকে একটা প্রসাধন তৈরি হয়, যে প্রসাধনটা মেয়েরা খুব ব্যবহার করে, বিশেষ করে ঠোসকি যারা সাজতে চায় আর খুব রং লাগায়, সেটা না লাগালে পরে তার যেন সৌন্দর্যই ফুটে না। কালো মেয়েরাও লাগায়, ধলো মেয়েরাও লাগায়। কালো মেয়েরাও লাল ঠোঁট, লাল গোলাপি ঠোঁট বানায়, জানেন, ঠোঁট পালিশ। হ্যাঁ, কালার আবার শাড়ির, শাড়ি বা শাড়ির ম্যাচিং এ তো ব্লাউজ তো আছেই, আবার সেই সাথে আপনার ঠোঁটের রং, হ্যাঁ, ম্যাচিং করে, আল্লাহ আকবার, কপালের টিপ সব ম্যাচিং করে এরা করে। এদের বুঝতেই পাচ্ছেন এরা হচ্ছে একরকম, না সেটা বললে হবে না, আবার অনেকে তো বুঝতেই পাচ্ছেন সারা বিশ্বে ছড়াবে, বলবে হুজুর মেয়েদেরকে গালি দিচ্ছে, তাই না? তো মোট কথা, টিপ দেওয়া জায়েজ না জায়েজ বলেছিলাম, লাল টিপ দেবে না, যদি কেউ দেয় তো লাল টিপ ব্যবহার করবে না, লাল বা সিন্দুরের টিপ না, এমনি টিপ যদি কেউ ব্যবহার করে। আজকাল তো সব একাকার হয়ে গেছে হিন্দু মুসলিম, আর শাড়ি পরাটাই দেখুন, শাড়ি পরাটাই তো হিন্দুদের লেবাস বা অমুসলিমদের লেবাস, কিন্তু মুসলমানদের মেয়েরা এখন বারো হাত শাড়িতে, তবুও নারীর পর্দা নেই। বেশ, যাই হোক, এখন কি বললাম, তাহলে চিন্তা করেন যে ভ্রূণ হত্যা করে আপনার এই লিপস্টিক বানানো হয়, লিপস্টিকই বলেন না, লিপস্টিক বা ঠোঁট পালিশ, অবশ্য পালিশেরও অভাব নাই, গাল পালিশ, তারপরে চোখে কালো রং করা, তারপরে আবার চোখের পাতায় একরকম রং উঠেছে, ওটা কি বলে জানি না, কি কি সব নাম আছে, কি কি পালিশ, কি কি সব স্টিক আছে, স্টিকের অভাব নেই, দোকানে গেলে আবার দাম কত, সুবহান আল্লাহ, একটা লিপস্টিকের দাম জানেন কত, বিভিন্ন ধরনের আছে, সব থেকে বেশি দাম দিলাম 25 রিয়াল, এতটুকু এতটুকু, 5 রিয়াল তো আছে, 25 রিয়াল দাম, আল্লাহ আকবার, চিন্তা করতে পারেন। তো এইভাবে মেয়েরা অপচয় করছে। আমি একবার রিপোর্টে পড়েছিলাম, ভুলে গেছি, যে সৌদি আরবে কত কুইন্টাল, মানে কত 100 কেজি এইসব ঢোকে আর কত কোটি রিয়াল যায় এতে, মানে মানুষের। তো যাই হোক, সেটা তৈরি হয় কিসে থেকে, মহিলাদের খুব প্রিয় এই জিনিসটা, যেটা মাঝে মাঝে এবং থুতুর সঙ্গে ভিতরে গিয়েও থাকবে, এভাবে তো সবসময় তো থুতু আসলে পরে এখানে এই যে রংটা লাগছে সেটা কি ভিতরে যাবে না, অনেক সময় পানি খেতে হয়, যদিও কায়দা করে খায়, তবুও আমার কাছে একটা চিঠি ধরা পড়ল বা শোনা গেল, যে চিঠি একটা মহিলা তার প্রেমিককে লিখেছে, তাতে দেখছি স্ট্যাম্প লাগানো আছে, আর আমাদের আগেকার যুগে চিঠি লেখার পর আংটি খাতাম বলা হয় না, লাগানো হতো, স্ট্যাম্প লাগানো হতো, এখনো সরকারি জায়গাতে যেমন আমাদের অফিসে স্ট্যাম্প লাগানো হয়। তো সে মহিলা বা মেয়ে বা যুবতী বা তরুণী তার চিঠি লেখার শেষে স্ট্যাম্প লাগিয়েছে, কিসের জানেন, লিপস্টিকে, দুই ঠোঁটের স্ট্যাম্প। স্ট্যাম্প মানে কি, আমি তোমাকে চুন দিলাম, আল্লাহ আকবার। তো এইসব নানা রকম কাণ্ড রয়েছে মেয়েদের। তো লিপস্টিক তৈরি হয় কিসে থেকে, অবশ্য শুধু ভ্রূণ থেকেই তৈরি হয় তা না, অন্য কিছু থেকেও হতে পারে, কিন্তু ভ্রূণ থেকেও এই লিপস্টিকটা তৈরি হয়, আল্লাহ মুস্তাহান। এবারে ঔষধ বা অন্য কিছু তৈরির জন্য পশু হত্যা করে, অর্থোপার্জনের জন্য বন্য প্রাণী সম্পদ শিকার করে, যেমন হাতি বললাম, বিশাল বিশাল হাতি গন্ডার মেরে তার দাঁত বা খর্গ বিক্রি করে, কিন্তু যে প্রাণ বা প্রাণী হত্যার মহান স্রষ্টার কোন অনুমতি নেই, সেই হত্যায় মানুষ পাপী হবে, হিসাব দিতে হবে তাকে রোজ কেয়ামতে। কোরআনে যে রহমানের বান্দাদের যে গুণ বর্ণনা করা হয়েছে, আল্লাযীনা লা ইয়াদউনা মা আল্লাহি ইলাহান আখারা ওয়ালা ইয়াকতুলুনা আন-নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিলহাক, কোন নফস, কোন প্রাণ হত্যা করে না তার অধিকার ছাড়া। যদি তাকে অধিকার, হত্যা করার অধিকার আছে, তাহলে আপনি হত্যা করেন। যেমন বলা হলো অধিকারটা কি, যে তাকে আপনি খাবেন, খাবার অনুমতি আছে, আপনি খাবেন, এখন মানুষ হত্যা করার অধিকার কি? সে খুন করেছে তাকে খুন করা হবে, তাহলে আপনি করবেন না, তাই না? সরকারের সে আপনি সরকারের কাছে অভিযোগ জানাবেন, সরকার আপনার তরফ থেকে তাকে খুন করবে, কেসাস যাকে বলে। কিংবা সে কোনো ধর্ষণ করেছে, কিংবা সে এমন কোন কাজ করেছে যাতে আপনার তাকে হত্যা করা, যেমন স্মাগলিং, তারপরে আপনার হিরোইন পাচার করা ইত্যাদি, তো এইসব কাজে আপনার হত্যা জায়েজ আছে। কিন্তু সে হত্যা কে করবে? সরকার করবে। যদি বলেন যে হুজুর সরকার যদি না করে, আমার সরকার যদি সে তাদেরকে সমর্থন করে, যেমন নাস্তিকরা ইসলাম বিরোধী প্রচার চালাচ্ছে, তাদের কিছুই হচ্ছে না। তো আপনি ভাবলেন সরকার যখন করছে না, তখন সরকার আমি সরকার হয়ে যাই, চলবে নাকি? আপনি সরকার হতে পারেন? আপনি দিয়ে মারলেন না, এটা আপনার কর্তব্য হল যে আপনি সরকারকে জানাবেন, তারপরে সরকার কি করলো না করলো সরকারের দায়িত্ব, সরকার আল্লাহর কাছে জবাব দেবে, আপনাকে আর জবাবদিহি করতে হবে না। কিন্তু আপনি যদি সরকার হয়ে, নিজে সরকার হয়ে হত্যা করেন, তাহলে আপনাকে জবাব দিতে হবে। মোট কথা, অধিকার ছাড়া কোন প্রাণ হত্যা করা যাবে না। সুতরাং এ বিষয়ে সতর্কতা জরুরি ছিল, পশু পক্ষীর প্রাণ আমাদের কি বাঁচাতে হবে, অকারণে তাদেরকে হত্যা করা যাবে, যাওয়া যাবে না, অপরের প্রাণ নিয়ে অকরুণ খেলা করা যাবে না। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন। আল্লাহুম্মা আমিন ওয়া সাল্লাল্লাহু আলা নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।